রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জয়পুরহাট জেলার কালাই উপজেলার অন্তর্গত সদর যে সদর সদর উপজেলার অন্তর্গত চকদারদা আজিজিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত তৃতীয়তম বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার দিনদার ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমাদের সম্মানিত ভাই শায়েখ মোহাম্মদ তাজমুল বিন মুফাজ্জাল ভাই এতক্ষণ আলোচনা করেছেন, আরও অনেক ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। তো আলোচনা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা সেই আলোচনাগুলো আমল করলেই আজকের ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ যে দুই একটি কথা বলব, অল্প সময় আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একটি বড় অভাব, বড় সমস্যা, সেটি হলো নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত কায়েম করে না। দেখা যায় মুসলিম নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে ইমান আছে দাবি করে, বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান খুব মজবুত, আমার ইমান ঠিক আছে। অর্থাৎ নামাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে আমাদের ভাই বোনদের মধ্যে বিরাট এক ধরনের গাফলতি বর্তমানে দেখা যায়। এই দেশে মুসলিমদের হিসাব করলে দেখা যাবে শতকরা 95% মুসলমান এই দেশের পাঁচ ওয়াক্ত সলাত কায়েম করে না। বাংলাদেশের মসজিদগুলো বানানো হয় শুধু শুক্রবারের জুমার নামাজের জন্য। মসজিদ দেখবেন তিনতলা, চারতলা, পাঁচতলা, বিশাল বিশাল মসজিদ, কিন্তু পজলের জামাতে এক কাতার পড়ে না, অন্যান্য জামাতে দুই কাতার, তিন কাতার, চার কাতার। তো জিজ্ঞাসা যদি করেন যে ভাই মুসল্লি দুই কাতার তিন কাতার এত বড় মসজিদ বানিয়েছেন কেন, বলে যে শুক্রবারে জায়গা হয় না, শুক্রবারে চারতলা পাঁচতলা পূরণ হয়ে আবার একেবারে রাস্তাঘাট পর্যন্ত ভরপুর হয়ে যায়। তাহলে বোঝা যায় মসজিদগুলো বানানো হয় পাঁচ ওয়াক্ত নামাজের জন্য না, মসজিদগুলো বানানো হয় জুমার নামাজের জন্য। আর একজন আরেকজনকে বলে যে তিন জুমা যদি পরপর হাজিরা না দিতে পারে তাহলে মুসলমানের খাতায় নাম থাকে না। এখন ফরজ নামাজে খবর নাই, ফরজ নামাজ ডেলি পাঁচবার সলাত কায়েম করা ফরজে আইন, সে ফরজে আইন সলাতের খবর নাই, জুমার নামাজ হাজিরা দিতে হয়। আবার জুমার নামাজে এসে মসজিদে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, কথাবার্তা বলে, তারপরে পরে আসে মুসল্লিদেরকে ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। আসলে আমাদের মধ্যে বড় অভাব যে আমরা দিন বুঝি নেই, ইসলাম বুঝি নেই। নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি যদি আমাদের উপলব্ধিতে আসতো জীবনে কখনো আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর যতগুলো ইবাদত আছে এই ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হল সলাত। ইমানের পরে এক নম্বর আমল, সেরা আমল, প্রধানতম আমল হল সলাত, নামাজ। এই জন্য দেখেন আল্লাহ পাক মানুষের এই শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবাদতের উপযোগী করে, নামাজের উপযোগী করে বানাইছে। নামাজের মধ্যে মূল পাঠ মূল অংশ কয়টা? চারটা। নামাজের ভিতরে মূল অংশ হইল চারটা। একটা হলো দাঁড়ানো, তেয়াম, একটা হলো রুকু, একটা হলো সেজদা, একটা হলো বৈঠক। চারটা, চার ধরনের এবাদতকে সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিন একটা এবাদত বানিয়ে দিয়েছেন, সেটার নাম সলাত, সেটার নাম নামাজ। আল্লাহর জমিনে যত মাখলুক আছে, প্রত্যেক মাখলুকের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মাখলুককে এক একটা এবাদতের জন্য তৈরি করেছেন। আমরা যদি চারিদিকে তাকিয়ে দেখি, দেখবেন গাছপালা, কোটি কোটি গাছপালা সারা জীবন দাঁড়িয়ে আছে, কেয়াম অবস্থায় আছে, সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। কিন্তু এই গাছটা জীবনে রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, বৈঠকও করতে পারে না, একটা হালতে সারা জীবনে ইবাদত করে। আবার দেখবেন আল্লাহর অনেক মাখলুক আছে যেগুলো সারা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় থাকে। যেমন এই যে চতুষ্পদ জন্তুগুলো, গরু, ছাগল, মহিষ, বেড়া, এগুলো দেখবেন সারা জীবন আল্লাহ পাক এদেরকে রুকু অবস্থায় রেখেছেন, রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করতেছেন। আবার অনেকগুলো মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সাজদারত অবস্থায় রেখেছেন। যে প্রাণীগুলো মাটির সাথে মিশে মিশে হাঁটে, সাপ, বিচ্ছু, এ জাতীয় অনেক প্রাণী আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদারত অবস্থায় রেখেছেন। আবার কিছু কিছু প্রাণী, কিছু কিছু মাখলুক আল্লাহ পাক আত্তাহিয়াতুস সূরতে বৈঠক অবস্থায় রেখেছেন। আল্লাহ পাক জমিনে পাহাড় পর্বতগুলোকে আল্লাহ পাক বৈঠকরত অবস্থায় রেখেছেন। তারপরে বিশাল বিশাল পাথর আল্লাহ পাক এগুলোকে বৈঠকরত অবস্থায় বসিয়ে রেখেছেন। তাহলে আল্লাহ পাক পুরো জমিনে যত মাখলুক বানিয়েছেন, সমস্ত মাখলুককে চার রকমের যে কোনো এক রকমের ইবাদতরত অবস্থায় বানিয়েছেন। ঠিক শুধু জমিনে না, আসমানেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, তারা সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। কিছু কিছু ফেরেশতা আল্লাহ পাক রেখেছেন রুকু করে সারা জীবন কাটিয়ে দেয়, সবসময় আল্লাহকে রুকু অবস্থায় পড়ে আছে। কিছু ফেরেশতা আছেন যারা সাজদারত অবস্থা আছেন, কিছু ফেরেশতা আছেন বৈঠকরত অবস্থা আছেন, তারা যে কোনো একটা সূরতের মধ্যে আছে সমস্ত মাখলুক। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামক মাখলুকটাকে আল্লাহ পাক বানিয়েছেন, এই মানুষটা দাঁড়াইতেও পারে, রুকুও করতে পারে, সেজদাও করতে পারে, বৈঠকও করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে, ইনসানদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমাদের সেই রব থেকে তোমাদেরকে ভুলাই দিছে, রব থেকে তোমাদেরকে ধোকা দিয়ে দিছে। আল্লাযী খলাকাকা, যেই রব তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন, তোমাদের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন, তোমাদের শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে বানাইছেন, ঘিরা দিয়ে দিয়ে বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত এগুলোকে নড়াচড়া করার উপযোগী করে আল্লাহ পাক বানিয়েছেন। অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ পাক নামাজের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা অঙ্গ এমন নাই যে অঙ্গটা নামাজের মধ্যে অংশগ্রহণ না করে। প্রত্যেকটা অংশের নামাজের ভিতরে কাজ আছে, প্রত্যেকটা আঙ্গুলের কাজ আছে, প্রত্যেকটা নখের কাজ আছে নামাজের ভিতরে, তারপর মুখমণ্ডলের কাজ আছে, কানের কাজ আছে, চোখের কাজ আছে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ নামাজের ভিতরে আছে। অর্থাৎ আল্লাহ পাক মানুষের শরীরটাকেই নামাজের উপযোগী করে বানিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নামাজকে বলছেন সবচেয়ে বড় আল্লাহর জিকির। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির, নামাজটা হলো আকবার আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কেন? প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন নামাজের জন্য, নামাজের উপযোগী করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আর আমাদের শ্রেষ্ঠত্বটা মানুষের শ্রেষ্ঠ হওয়ার পিছনে মূল যে কারণ যে মানুষ চার রকমের ইবাদত একসাথে করতে পারে, সুবহানাল্লাহ। বাকি যত মাখলুক আছে চার রকমের ইবাদত পারে না, একটা পারে, হয় দাঁড়াইতে পারে, অথবা রুকু করতে পারে, অথবা সজদা করতে পারে, অথবা বৈঠক করতে পারে, কিন্তু মানুষটা ইনসানটা একসাথে দাঁড়াইতেও পারে, রুকুও করতে পারে, সজদাও করতে পারে, বৈঠকও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব রেখেছেন নামাজের ভিতরে। এই জন্য যার ভিতরে নামাজ নাই সে মনুষ্যত্ব হারিয়ে ফেলায়, সে আর মানুষ থাকে না, মনুষ্যত্ব থাকে না। তাহলে এক নম্বর কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, এই জন্য আমাকে নামাজ পড়তেই হবে। দুই নম্বর কথা, ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে অঙ্গাঙ্গী ভাবে জড়াই দিয়েছেন। অন্য কোন ইবাদতকে আল্লাহ পাক এমন ভাবে ইমানের সাথে জড়ান নেই, যেমন কেউ রোজা রাখে না তার কবিরা গুনাহ হবে কিন্তু ইমান যাবে না, কেউ টাকা পয়সা আছে যাকাত দেয় না কিন্তু যাকাত স্বীকার করে তার ইমান যাবে না, কবিরা গুনাহ হবে, টাকা পয়সা আছে হজ করে নাই তার কবিরা গুনাহ হবে কিন্তু ইমান যাবে না, কিন্তু নামাজটা এমন এটা না পড়লে ইমান চলে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে সালাতকে, নামাজকে ইমান শব্দ দিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ইমানাকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তোমাদের ইমানকে নষ্ট করতে চান না, আল্লাহ পাক তোমাদের ইমানকে নষ্ট করতে চান না। এখানে ইমান মানে সালাত। সমস্ত মুফাসসিরিন কেরাম বলেন এখানে ইমানাকুম মানে সালাতাকুম, আল্লাহ পাক তোমাদের নামাজকে সালাতকে নষ্ট করেন না। অর্থাৎ সালাতটা ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না বাইনার রাজুলে ওয়া শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ, কোন ইমানদার আর মুশরিক আর কুফফারের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমানদার নামাজ পড়ে, মুশরিকেরা নামাজ পড়ে না, কাফেররা নামাজ পড়ে না। ইমান এবং শিরকের মাঝে কুফরের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন সাহাবায়ে কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন ইবাদত কোন আমল ছেড়ে দিলে সেটাকে কুফরি মনে করতেন না, খাইরাস সালাহ, শুধুমাত্র সালাত ছেড়ে দিলে সাহাবায়ে কিরাম এটাকে কুফরি মনে করতেন। তাহলে নামাজটা ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমার ভিতরে ইমান আছে এটার বহিঃপ্রকাশ হবে নামাজ। ভিতরে ইমান আছে কি নাই এটা বোঝা যাওয়ার বড় মাধ্যম, এক নম্বর মাধ্যম হলো নামাজ। কারো ভিতরে যদি ইমান থাকে তাহলে তার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ দেখা যাবে, কারো ভিতরে ইমানে যদি সমস্যা থাকে তাহলে তার ভিতরে নামাজ দেখা যাবে না। তাহলে এটা ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ইবাদত, এটাই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তিন নম্বর কথা, আল্লাহ পাক কোরআনে কারিমে যত আমলের কথা নির্দেশ দিয়েছেন সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের। কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এত অধিকবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যেটা আর কোন ইবাদতের ব্যাপারে এইরকম নির্দেশ আল্লাহ পাক দেন নাই। নামাজটাকে সবচেয়ে বেশি আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, আর নামাজটাকে আল্লাহ পাক কায়েম করতে বলছেন, কায়েম করার জন্য বলছেন। নামাজ শুধু আদায় করতে বলেন নাই, নামাজকে আল্লাহ পাক কায়েম করতে বলছেন। কায়েম কি জিনিস? কায়েম মুফাসসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, কায়েমটা হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা। প্রথম কথা হলো এটার ওয়াক্ত সীমারেখা ঠিক রাখতে হবে, যেই ওয়াক্তে যেই নামাজ সেই ওয়াক্তে সেই নামাজ পড়তে হবে, তখন এটা কায়েম হবে। আর যদি ফজরেরটা জোহরে, জোহরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায় পড়ে, তখন সেটা নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হতে হলে দু নম্বর শর্ত বা এদামাতুহা, নিয়মিত সর্বদা মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেই যেতে হবে। নামাজ এমন একটা আবাদত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা ছাড়ার কোনো সুযোগ নাই। কিছু আবাদত আছে ধনীরা করে গরিবেরা করে না, যেমন জাকাত ধনীরা দেয় গরিবেরা দিতে পারে না, হজ ধনীরা দেয় গরিবেরা করতে পারে না, কিন্তু সালাত এমন এক আবাদত, নামাজ এমন এক আবাদত, এটা ধনী যেমন ধনীর উপরে যেমন ফরজ, গরিবের উপরেও একইভাবে সমানভাবে ফরজ একটা ইবাদত। আর এটাকে মৃত্যু পর্যন্ত কোন মুসলিম নামাজ ছাড়ার কোন সুযোগ নাই। মালাকুল মাউত এসে গেছে কিন্তু আমার হোঁশ আছে, তখনও আমাকে সলাত আদায় করতে হবে। সলাত বিহীন, সলাত আদায় না করে মারা যাওয়া যাবে না, এক ওয়াক্ত সলাত রেখে মারা যাওয়া যাবে না। এটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই নিয়মিত যদি আদায় করা হয় তখন এটাকে বলা হয় সালাত কায়েম। ওয়াল মুহাফাযাতু আলাইহা, সালাতকে হেফাজত করতে হয়, সালাতের সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ কেমন? সংরক্ষণ হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, একজন মুসলিমের অন্তরটা মসজিদের সাথে সংযুক্ত হয়ে থাকবে, আটকানো থাকবে। ফজরের সালাত আদায় করেছে, অপেক্ষমান থাকবে কখন জোহরের আজান হবে, জোহরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করেছে, অপেক্ষায় আছে, ঘড়ি দেখতে আছে কখন সালাতুল আসরের ওয়াক্ত হবে, সালাতুল আসরের আজান হবে, আসর আদায় করেছে, অপেক্ষমান আছে কখন সালাতুল মাগরিবের ওয়াক্ত হবে, মাগরিবের সালাত আদায় করেছে, অপেক্ষমান আছে কখন সালাতুল আশার ওয়াক্ত হবে, সালাতুল আশা আদায় করেছে, রাত্রে ঘুমিয়েছে, বারবার ঘুম থেকে জাগ্রত হয় কখন ফজরের আজান দেয়, ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রেখেছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রেখেছে, ফজরের জামাত যাতে আমার কোনো অবস্থায় মিস না হয়, এই কাজটা করার নাম হলো সালাতের হেফাজত, সালাতের সংরক্ষণ। এই সালাতের নামাজের সংরক্ষণ না থাকলে কায়েম হয় না। মাঝে মধ্যে মনস আমি পড়লাম, মাঝে মধ্যে পড়লাম না, এটা নামাজের হেফাজত হয়নি, এটা নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম করতে হলে চার নম্বর শর্ত, আদা ওহা বি আরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইয়াতিহা, নামাজের সকল ফরজ, সকল ওয়াজিব, সকল সুন্নাত, সকল মুস্তাহাব সবগুলো একত্রিত করে সব আদায় করতে হবে, কোনোটা ইচ্ছাকৃত বাদ দেওয়া যাবে না। মসজিদে আসছি, একজনের সাথে একজনের জামাতে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে নামাজে দাঁড়াইতে হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি কই না আমি এখানে দাঁড়াবো, আরেকজন আমার থেকে দুই হাত দূরে দাঁড়াবো, নিজের ইচ্ছা মতো আদায় করবো, তখন এটা নামাজ কায়েম হবে না। নামাজ আদায় করলাম কিন্তু এটা নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম করতে হলে নামাজের কোন একটা সুন্নতকে ইচ্ছাকৃত বাদ দেওয়া যাবে না, প্রত্যেক ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব মিলে আদায় করতে হবে। ওয়া মুলাজামাতুহা জামাআতান ফিল ফারায়েজ, নামাজ কায়েম হতে হলে জামাতে নামাজ আদায় করতে হবে, চেষ্টা করতে হবে উযরবিহীন জামাত বাদ দেওয়া যাবে না, সবসময় জামাতের প্রতি উৎসাহী থাকতে হবে, জামাতে আদায় করার চেষ্টা করতে হবে। আর ছয় নম্বর হলো ওয়াল ইকসার মিনান নওয়াফিল, ফরজ আদায় করে চলে যাওয়া যাবে না, সুন্নত নফল এই নামাজগুলো বেশি বেশি পড়তে হবে, শুধু ফরজ আদায় করে সুন্নত পড়ে না, মাঝে মধ্যে হয়তো ওজনের কারণে বাদ যেতে পারে কিন্তু নিয়মিত সুন্নত পড়ে না, তাহলে এই লোক নামাজ কায়েম করে না। এই সবগুলো মিলে নামাজ কায়েম। আল্লাহ পাক কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে আমল তার নির্দেশ দিয়েছেন সেটার নাম নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমল তার হিসাব নেবেন সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল তার হিসাব দিয়ে তোমার হিসাব নিকাশ শুরু হবে সেই আমল তার নাম হলো সালাত। যদি তোমার সালাত সঠিক হয়, ফাইন সালুহাত, যদি তোমার সালাতের হিসাব সঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই লোকটা সফল হয়ে গেল, এই লোকটা পাস করে ফেলছে, সুবহানাল্লাহ। আর যদি সালাতের মধ্যে যদি গন্ডগোল হয়, ওয়া ইন ফাসাদাত, যদি সালাতের মধ্যে গন্ডগোল দেখা দেয়, ফাকাদ খাবা ওয়া খাসারা, তার পুরো আখিরাতটা বরবাদ হয়ে গেল, পুরো আখিরাত তার বরবাদ। যদি সালাতটা ঠিক থাকে তার সব ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেশি বেশি করে নফল পড়ো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কোন ফরজে ঘাটতি দিলে আল্লাহ পাক বলবেন, উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু, একটু ভালো করে দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, সুন্নত আছে কিনা, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ একটা বড় মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাবটা সর্বপ্রথম নেবেন। নামাজ ছেড়ে দিলে সরাসরি জাহান্নামের ঘোষণা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন, সূরা আল মুদাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যে কারণ, যতগুলো কারণে একজন মানুষ জাহান্নামে যেতে পারে, তার মধ্যে এক নম্বর কারণ হলো, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি কারণে তুমি জাহান্নামে আসলা, জাহান্নামে আসার কারণ কি? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, বলবে আমরা তো নামাজে ছিলাম না, নিয়মিত নামাজ পড়তাম না, সালাত কায়েম করতাম না নিয়মিত, এই নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। নামাজকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতে হলে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, নামাজ শর্ত। নামাজ নাই আল্লাহর সাথে তার কোনোদিন দেখা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকায় বলতেছিলেন যে, এই চাঁদকে যেমন তোমরা দেখতেছ, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম দেখবে, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ তুকলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, খবরদার দুটা নামাজ সবসময় খুব সক্রিয় থাকবা, একটা সূর্য ওঠার আগে আর একটা সূর্য ডুবার আগে, অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ, এই দুটো যদি ঠিক থাকে বাকি তিনটা ঠিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দুটাকে সবসময় খুবই গুরুত্ব দিবা, দুনিয়ার সমস্ত কাজ কর্ম ঘুম সব ছেড়ে দিয়ে তুমি এই দুটা নামাজকে বেশি গুরুত্ব দিবা, তাহলে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ, তোমার মোলাকাত করতে পারবা, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, সকালবেলায় অনেকে ঘুমের জন্য ফজরের নামাজটা পড়তে পারে না, কিন্তু সকালবেলার এই ঘুম আমার আপনার কাছে এত দামি হলো কেন? কবরে গেলে তো সারা জীবনে ঘুমাইতে পারবে, কি বলেন? আর কোনো কাজ আছে? আপনি ঘুমান হাজার হাজার বছর, শত শত বছর ধরে ঘুমান, আর দুনিয়াতে নামাজ পড়ে যাবেন, কবরে গেলে ফেরেশতারাই আপনাকে বলবেন, নাম কানাও মাতাল আরুস, আরামে, দিব্যি আরামে, জান্নাতি লেবাসের মধ্যে, জান্নাতি বিছানার মধ্যে আপনি সুন্দর মতো ঘুমায় যান, আল্লাহ পাক সেখানে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন, আরামে ঘুমাইবেন। দুনিয়ার এই ঘুম অল্প কতক্ষণ ঘুমের জন্য নামাজ ছেড়ে দেওয়া, এটা তো কোনো অবস্থা ঠিক না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি অল্প কথায় যে কথাটা বলার চেষ্টা করব সেটা হলো, আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিক মতো আদায় করার চেষ্টা করি। আজকে যে গাফলতি দেখা গেছে আমাদের ছেলেমেয়েরা নামাজ পড়ে না, দেখা যায় বেনামাজির বা, আমাদের পরিচয় হলো আমরা বেনামাজির বা, কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ধরে এই বেনামাজির বা, তখন আমাদের কি জবাব হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে মা বাবাকে কড়া নির্দেশ দিয়েছেন, তোমার সন্তান 7 বছর হলে নামাজের নির্দেশ দাও, 10 বছর হলে তোমার সন্তান নামাজ না পড়লে শাস্তি দাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদের ছেলেমেয়েরা যদি নামাজ না পড়ে, এটার দায় দায়িত্ব আমাদের উপরে বর্তাবে, এবং ছেলেমেয়েদের কারণে জাহান্নামে যাওয়ারও আমাদের কারণ হতে পারে। এই জন্য আমার পরিবারে প্রত্যেকটা পরিবার হয়ে যাবে নামাজি পরিবার। আমার পরিবারে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, কেউ বেনামাজি থাকবে না, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। তো এইভাবে প্রত্যেক পরিবার যদি নামাজি পরিবার হয়ে যায় তাহলে পুরা সমাজ নামাজি সমাজ, পুরা দেশ নামাজি সমাজ হয়ে যাবে। আর নামাজি দেশ নামাজি সমাজ যখন হবে, ওই সমাজ থেকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যত রকমের অপরাধ আছে, সামাজিক অবক্ষয় আছে, সব চলে যাবে। কারণ আল্লাহ পাক নিজেই নিশ্চয়তা দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন এক ইবাদত, এটা ঠিক মতো যে জাতি ধরবে তাদের ভিতরে কোনো অশ্লীলতা, কোনো অপরাধ, কোনো দুর্নীতি এগুলো থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, নামাজটাকে আল্লাহ যেমন গুরুত্ব দিয়েছেন, আমরা একটু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তাহলে দুনিয়াটাও আমাদের সুন্দর হবে, আখেরাত ইনশাআল্লাহ আমাদের সুন্দর হবে, আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। নিজেরা যেমন নামাজি হব, নিজেদের পরিবার পরিজনকে নামাজি বানাবো, সকালবেলা সবাইকে ঘুম থেকে তুলে দিব। প্রথমে মা বাবা নিজে উঠতে হবে, মা বাবা না উঠে যদি ছেলে মেয়েকে উঠতে বলেন উঠবে? এজন্য আগে মা বাবা উঠতে হবে, তারপরে ছেলে মেয়েদেরকে উঠার জন্য তাদেরকে জায়গায় তুলতে হবে, নামাজে অভ্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে সালাত কায়েম করার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে রাব্বুল আলামিন নিয়মিত নামাজের মুসল্লি বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের কাউকে যেন কিয়ামতের ময়দানে বেনামাজের স্বামী, বেনামাজের স্ত্রী, বেনামাজের মা বাবা পরিচয় দিয়ে আল্লাহ যেন আমাদেরকে না উঠান, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে, নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। এই এলাকার উপর আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করুন। আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল ভাই বোনেরা এই মাহফিলের জন্য শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সকল সহযোগিতাকে, খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।